فعلا. بسم الله الرحمن الرحيم. قال: وإذا حدث عند المشتري عين واطلع على عين كان عند البائع فله أن يبيع بالنقصان ولا يرد المبيع، لأن في الرد إضرار للبائع، لأنه خرج عن ملكه سالما ويعود مبيعا فامتنع ولا معيبا فامتنع ولا بد من دفع الضرر عنه، فتعين وجوب النقصان إلا أن يرضي البائع أن يأخذه بعيبه لأنه رضي بالضرر. قال: من اشترى ثوبا فقطعه فوجد به عيبا رجع بالعيب لأنه امتنع رد بالقطع لأنه عيب حادث، فإن قال البائع أنا أقبله كذلك كان له ذلك لأن الامتناع لعيبه وقد رضي به، فإن باعه المشتري لم يرجع بشيء لأن الرد غير ممتنع برضا البائع، فيصير هو بالبيع حابسا للمبيع فلا يرجع بالنقصان. মুস্তারি একটা জিনিস কিনে নিস, নেওয়ার পর তার কাছে একটা আয় লাগে, এরপর জানতে পারছি যে ভাইয়ের কাছ থেকে যখন কিনছিল তখন তার মধ্যে আরেকটা আয় আছে, এই সুরতের মাঝে যেহেতু মুস্তারি মুবির মধ্যে আইবে হাদিস করার কারণে হাবিসির মুবি হাবিসির মুবি মানে ইচ্ছাকৃতভাবে এমন কাজ করা যে কাজের কারণে মুবিটাকে ভাইয়ের কাছে ফিরত দেওয়া সম্ভব হয়, মুবিরে আটকে গেল হাবিসির মুবি, এই জিনিসটা সামনে আসতে যে মুস্তারি হাবিস নিল তখন আর এই ব্যাগ খেলার কোনো দরকার বলবে যে সে এমন একটা কাজ করছে মুস্তারি মুভিটা নেওয়ার পরে তার মাঝে এমন একটা কাজ সে ইচ্ছাকৃতভাবে এমন একটা কাজ করছে যে কাজের কারণে এইটা হাবিস নিল মুভি হয়ে গেছে, অর্থাৎ মুভিটা তার কাছে আটকে গেছে এখন এটা ফেরত দেওয়ার সুরক্ষা। আর যদি মুস্তারি হাবেসলির মুবি হয় ওই সুরতের মধ্যে রুজুবির নুকসান করতে পারে মুবিরে ফেরত দিতে পারে, ওই সুরতের মধ্যে রুজুবির নুকসান করতে পারে, অর্থাৎ ক্ষতি যতটুকু আগে আয়ের কারণে যতটুকু ক্ষতি ক্ষতি রুজু করতে পারে, মুবি তার কাছে রাখবে তার অর্থ হলো রুজুবির নুকসান কেন্দ্র করবে, সে 10 টাকাতে একটা জিনিস কিনছে কেনার পর সে এটার মধ্যে আয়ের দরকার ছিল, এখন এই আয়ের হওয়ার কারণে এই মুভিটাকে বাইরের কাছে ফেরত দেওয়া যাচ্ছে, এখন পরে পাওয়া গেছে এটার মধ্যে বাইরের কাছে থাকা অবস্থায় আরেকটা সমস্যা আছে এটা দেওয়া এখন মার্কেট যাচাই করে হ্যাঁ যারা কিনছে এটা মার্কেটে দাম 10 টাকা কিন্তু এটা সই সাইলেন্ট যদি হয় সই সাইলেন্টের দাম হলো কত 10 টাকা, আর বায়ের কাছে থাকা অবস্থা যে আয়ের আসলো এই আয়ের সম্পূর্ণ জিনিসটা মার্কেটের মধ্যে বইলা যদি বিক্রি করতে থাকে যে হাত থাকে তাহলে এই জায়গার মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 টাকা, মুস্তারি বায়ের কাছ থেকে 2 টাকা কিনে মুস্তারি বায়ের কাছ থেকে এই 2 টাকা ফেরত দিলে মুজি ফেরত দিতে পারবে না, কারণ সে এটার মধ্যে মুভির মাঝে একটা কাজ এমন করছে যে কাজের কারণে এই আয়ের সহ বায়ে এই মুভিতে নিবে, কারণ যদি এই আয় সহ নেয় তাহলে তার ক্ষতি হয় দরদ, তার দরদ থেকে আসতে গেলে তো বাকি তো রুস্তারি যত দরদ হইতেছে যদি ফিরত না দিতে তার দরদ হইল যে এইভাবে রুজুবি নিচ্ছে। ওয়াইজা হাদাসা ইনদাল মুস্তারি আইবুন, जब मुश्तरी के पास मूवी के अंदर कोई आय हादिस वत्तला अला आईबी كان عند البائع اور مشتری مطلع ہوا ایسے ایک آیت پر جو بائے کے پاس تھا فلہو اگر جی ابھی نقصان تو مشتری کے لیے جائز ہے کہ وہ رجوع بھی نقصان کرے ولا يرد المبيع اور مبی کو مشتری بائے کے پاس رد نہ کر سکے لئن فی رد ضررا بالبائع عیب حادثے کرنے جدی مبی مشتری کا سے فیرد دیا ہوئے تالے مشتری کھتی لست ہوئے عیب حادث نتن آئے ہوئے کرنے اور نتن آئے شہ جدی فیرد دیتے دیتے تالے مشتری کھتی لست ہوئے لئن فی رد ضررا بالبائع مووی کو رد کرنے میں بائے کے لیے کیا ہے لانہ خارج آدمی کی سالما کارن مووی بائے مل کے باہر ہوئی سال لانہ خارج آدمی کی سالما اس لیے کہ مبی بائے کے ملکیت سے نکلا سوئی سال میں عیب حدیث تھے کہ مکتو اسی ویعود معیبا اور ایکن پھر آستا سے عیب داری شکل فمتنا شتاران رد کر اکی لیے گئے نیشت ہوئے گئے ممنون ہوئے گئے ولا بد من دفع الضرر عنه باقی عیب قدیم جتا ছিল عیب قدیم এর কারণে তো বায় মুস্তারি রকি হইতেছে জরুরি হইতেছে এই জন্য তার ضرر তো দফা করা জরুরি ولا بد من دفع الضرر عنه اور মুস্তারি سے دفع ضرر بھی ضروری ہے আমি রুজু বিন নুকসান করবো না টাকা পয়সা আমারটা নষ্ট করছো যাইছি দিয়া দেবো আমার সমস্যা নেই তো মিয়া বিবি রাজি ইয়া করে الا ان يرضى البائع مگر ایک راضی ہو جائے بائع ایا خذو بیاگی کہ اس مبی کو لے اسی لانه راضی ابھی ضرر کارن ہلو سے تو ضرر کے ساتھ نیتے سمت আছে و من اشترى ثوبا فكتاه فوجد به عيبا رجا بالعيب لانه امتنع الرد بالقطع فانه عيب حادث فان قال البائع انا اقبله اقبله كذلك كان له ذلك لان الامتناع لحقه وقد رضي به فان باعه المشتري لم يرجع بشيء لان الرد غير ممتنع برضا البيع فيسير هو بالبيع حابسا للمبي فلا يدري بالنقصان كابوتيس كينيا مستري الى كاس ليبل كان اكبر دي اي কাটার কারণে রদ করা কি হয়ে গেছে মান্য হয়ে গেছে কারণ আইলে হাদিস আইলে হাদিস তো বাইরে নিতে রাজি না কারণ যদি একটা দরকার হবে সুতরাং তার দরর থেকেও বাঁচা দরকার আবার মুস্তারি তো এই আইবে কাদিমের কারণে ক্ষতিগ্রস্ত তার দরর বাঁচা দরকার এই জায়গা থেকে কি করবি রুজুবির নুকসান। ওয়ামান ইশতারা সাওবান কিসিনে খরিদা কাপড়া ফাকাতাহু উসকো কাট দালা ফাওয়াজাদা বিহি আইবা ফের পায়া উসকে আন্দর এক আয়াত তো রাজা বিলায়ে তো আয়াত আয়াত কা রুজু করে আমি রুজুবির নুকসান আয়াতের কারণে যতটুকু ইয়া এটা কি করবে লিয়ানাহু কেন রুজুবির নুকসান করবে লিয়ানাহু ইমতানা রদ্দু বিল কতে কথা করার দ্বারা রদ করা কি হয়ে গেছে মানে ফাইনাহু আইবুন হাদিসুন কারণ এটা হলো কি আইবে হাদিস ফাইন কালা লাই আনা আকবালহু কাজা আকবালহু কাজালিকা কানা লাহু সালিকা বাইশা বেশি যদি কয় আচ্ছা ঠিক আছে কাশো কাশো কিছে আমি উপন্দ গানায় এলাম অসুবিধা নেই দিয়া লাভ আগে কবুল করে বাড়ে इसी हालत में मक्तू हालत में तो कहा ना रहो जाए तो ये उसके लिए करना क्या है क्योंकि अन्न इम्तिना हक्की ही वापस रजी अभी ही एक ने काटार कारों ने रुजू करा है मम नुस रद करा मम नुस कारण हुई से जे काटार कारों ने आए हादिस हुई से আইবে হাদিসের কারণে বায়ে হক হয়েছে যে সে তো আয়েদার কাপড় দেয়নি সুতরাং আয়েদার কাপড় নিব কেন তাহলে এটা তার হক আছে বায়ের হক আছে লিআন্নাল ইমতিনাল হকিহি মানুষ যুথা এ বায়ে কি হক কি ওজে আছে মানুষ তার যে হে কাড়া কাপড় নিব কেন এ তো বাড়া কাপড় দিছে তাহলে মানুষটা আসিল বায়ের হকের কারণে ওয়াকাদ রাজিয়া বিহি আর আমরা কইতেছে না আমি কানা দাইনি মু তাহলে তার পক্ষে সাইড়ে দিছি সমস্যা কোন জায়গা পাইন বাহুল মুস্তারি এ হাবিস নি মুবি মাসালা এই জায়গায় পাইন বাহুল মুস্তারি মুস্তারি কাছে কাইতিয়া তারপরে যাবে কি করে হলে বেচা হবে লাম ইয়ারজিক বিশাইহি তাহলে এই সুরতের মধ্যে সে রুজু নুকসান করতে পারবে কোনো কিছু রুজু করতে পারবে কেন লিআন্না রদ্দা গাইরু মুমতানি তো এই জায়গার মধ্যে রদ করা সম্ভব না রদ করা কি না সম্ভব না ইরিজাল বাই বাই যদি কয় বাইসাবে যদি কয় আচ্ছা ঠিক আছে আমি কেটে ফেলাইছো তখন আমার এটা হলো তাহলে বাইরাজি হইলেও এটা তার পক্ষে দেওয়া সম্ভব আর যে জায়গার মধ্যে হামিস নিয়ম এই যে হামিস নিয়ম সে আরেকটা কাজ করে ফেলেছে কাজ করার কারণে এখন মুভি আটকে গেছে তৃতীয় ব্যক্তি হক লাই হয়ে গেছে মুভির মধ্যে মুস্তাহিদ যদি হামিস নিয়ম মুভি হয় এই জায়গার মধ্যে রুজুবি নুকসান করতে পারে মুস্তাহিদ যদি হামিস নিয়ম মুভি হয় তাহলে ওই জায়গার মধ্যে রুজুবি নুকসান করতে পারে লিয়ানা রদ্দা গাইরু মুমতানি বিরিজাইল বাই আগর বাই রাজি হো তো উস সুরত মে ভি রদ করনা মুশতারি কে লিয়ে কিয়া হে মানু হয় ফায়াসির হুয়া বিল ওয়াজি হাবিসান লিল মুবি তো ইস সুরত মে ও বাই কে জরিয়া হাবিস লিল মুবি হোগা ফালা ইয়া বিল আর যখন হাবিস লিল মুবি হয় তখন রুজুবি নুকসান করতে পারে فإن قطع الصوب وخاته أو صبغه أحمر أو لقت السبيك بثمن ثم اطلع على عيب رجع بنقصان بين كفر كنس إن كتير رئيس شلاء يوكي رئيس أيضا رونو يوكي شدية شدية رئيس كاسي شلاء كاسي رونو رئيس এরকম আও লাক্তা সাবি কাবি সামানি অথবা সাতু কিনছিল কিনিয়া গির মধ্যে মিশায় ভালো এরপরে জানতে পারছে যে এটার মধ্যে কি আছে তো রুজু বিনু পাইন কাটা সাউবা আগের কপড়া কু কাট দালে ও খাতা হু আর উসকো সি ডালে ও সবাগা হু আহমারা ইয়াতো উসকো সুরখ রং লাগায়া ও লক্ত সাবি কা বিসমানি ইয়াতো মিলা লিয়া সত্তু কো ঘি সত্তুর বাজে কি মিলাইছে ঘি সুম্মা ইত্তলা আলা আইনি সে জিয়াদত অতিরিক্ত অপরাধের কারণে এই মুবিয়ার আবার দিতে পারতেছে না, এটার মধ্যে জায়গা লাগাই দিচ্ছে এই কারণে, কারণ দিতে যখন পারতেছে না এই কারণে এই জায়গার মুভি তো আছে তার কাছে, মুভি আছে অতিরিক্ত জিনিস লেগে গেছে কারণে দেওয়া যাইতেছে, যখন দেওয়া যাইতেছে না তখন রুজু নিহা কারণ হলো এই জায়গার মধ্যে এই কাপড়ের রং সিলাই এবং মাঝে লাগানোর কারণে বাইকে ফস্ত করার কোনো কারণ নেই, কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। এইগুলি যে সার সারা দেওয়ার কোন পথ আর এইদিকে সারা না দেয়া যদি বৈশাখে রাজি থাকে নিতে তাহলে উস্তা হিসাবে দিতে পারবো, কারণ হইল এখানে ঘি সিলাই রং এইগুলি অতিরিক্ত হওয়ার কারণে যে মুভিটা আনছিল তার মধ্যে জায়েদ হয়েছে, আর জায়েদ হওয়ার কারণে সৈয়তে ভক্তা হয়ে গেছে যে কারো কাছ থেকে কোনো জিনিস আনলে সেম ওই জিনিস ছিল এর থেকে কম বেশি হইলে রিবাহ এমন অতিরিক্তটা সহজ যদি দেয় তাহলে ওইটা সুদ দিতে আছে অতিরিক্ত, আর এটা বিচ্ছিন্ন করার কোনো পথ আর সুদ কি নাই জায়গ নাই হারাম, যখন নেওয়ার কোনো সুরত নাই তাই এই জায়গার মধ্যে রুজুবি নুকসান করা ছাড়া কোনো পথ লা ওয়াজহাই লাল ফাসকি ফিল আসলি বিদুনিহা, যেগুলি লাগে গেছে এইগুলির সারা বাইকে ফস্ত করার কোনো সুরত নাই, লিয়ান্নাহা লা তানফাকু আনহু, ইসলিয়ে কে ও জুদা নি হতা হে মুভি সে, ওয়ালা ওয়াজহা ইলাইহি মাহা লিয়ান্না জিয়াদাত লাইসাত বি মুবিয়া আনতানা আসলা, ওয়ালা ওয়াজহা ইলাইহি মাহা আর বাইরে ফস্ত করতে পারবে না এই জিয়াদতের সাথে, লিয়ান্না জিয়াদা লাইসাত বিমুবিয়া, স্নেহকে যে আঘাত হয় ভেটি আনি স্বামী সান্তনা আসলাম সো ইয়ে রদ করনা ফস্ক করনা এ মমনু হো গিয়া আসলো তাইলে হনা নিতে হবে ওয়ালাইসা লিল বাই আইয়া খুজাহু হ্যাঁ মানে অতিরিক্ত করে ভালাইছে আয়াব পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে ভাই সাহেব এই কথা কইতে পারবে না যে যে নিবে ওয়ালাইসা লিল বাই আইয়া খুজাহু বাই কে নি এ বি জায়েজ নি কে উসকো লে লে লি আনাল ইমতিনা লি হক শরী ইসলিয়ে কি জায়গা মে মমনু জো হে এ শরীয়ত কে হক কে হবে এমতেনা রদ এমতেনা রদ করা যে মমনু এটা শরীয়ত কে হক কে আর শরীয়তের হক হলো রিবা হবে বাইন বাউল মুস্তারি বাদা মারাল আইবা রাজা বিল নুকসান لأن الرد ممتنع أصلا قبله فلا يكون للبيع عابسا للمبيع أنا جون رون لا يغلس جون كتب يغلس جون جي مشا يسي مشا نوبو ديك سيدة من دائد عائد تاكا شطيو شيء أرزوني كسي بيچه بات তাহলে এহেতু সুরো কন্দে হাজার কিছু যে সে হাবিস লিল মুবি আর হাবিস লিল মুবি হলে রুজু বিল নুকসান করতে পারে তাই না সে তৃতীয় আরেক ব্যক্তি রং টং লাগানি পরে তো রুজু বিল নুকসান করতে পারতো কিন্তু রং টং লাগানি করে জনায় দেখছে দেখার পরে সে তৃতীয় আরেকজনের কাছে ভিক্ষা মানে তৃতীয় আরেকজনের কাছে বেচা ভালো তো এই জায়গার মধ্যে কি হইতেছে হাবিস লিল মুবি এই সুরতের মধ্যে তো সুরত আনতে হাজিতেছে যে সে হাবিস লিল মুবি হওয়ার কারণে রুজুবি নুকসান করতে পারে না এই জায়গার মধ্যে রুজুবি নুকসান করতে কারণ কারণ হলো যখন নাকি কাইতে রং লাগে ভাই বা সাতুর মধ্যে গিলে লাগানোর পর আয়াত দেখছে যখন দেহার সাথে সাথে সে হকদার হয়ে গেছে সে রুজুবির নুকসান নেওয়া কি হয়ে গেছে হকদার হয়ে আর সে এই মুভিরে বায়ের কাছে দিতেও পারবে আর বায়েও এই মুভি আর নিতেও পারবে অর্থাৎ এমন একটা অবস্থা মধ্যে আছে যে যখন আয় দেখছে দেখার পরে সে রুজুবির নুকসানের অধিকারী আর রুজুবির নুকসানের অধিকারী হওয়ার কারণে সে বায়ের কাছ থেকে নুকসানের রুজু করতে পারে করে নি আর মুস্তারি কাছ থেকে বায়ে ওটা নিতে পারত না কারণ এটার মধ্যে জায়েদ আছে জায়েদের কারণে তার নেওয়ারও ছিল সে করছে কি আরেকজনের কাছে বেচে ভালো আরেকজনের কাছে বেচে ভালাইলে সে এখানে হাবিস লিল মুবি হয় না যদি সুরত তাহলে হাবিস লিল মুবি দেখা যাইতেছে কারণ হ্যাঁ আয়েব হওয়ার পরে সে আয়বের রুজুবি নুকসানের অধিকারকে আগে হয়ে তো অধিকারী হয়তো সে তো রুজুবি নুকসানের জায়গাটাতে করার অধিকারী হয়ে গেছে এখন যেটা দেশ আছে এটা এখানে আর স্ত্রী মুভি মুভি তো এটা দিতেই পারত না এটা তো বেশ দিয়ে দিচ্ছি কথাটা বুঝে আসছে ফাইন বাউল মুস্তারি আগার ইসা কাপড়া কো ইয়া তো ছাত্তু কো বেজালে মুস্তারি কাছে রদ করা তা কি আসিল মন্নু আসিল কারণ এর মধ্যে জায়েদ আছে ভাই সাহেব ইচ্ছা করে নিতে পারতো না কারণ যা ইচ্ছা সে নিতে পারবে না তাহলে ওই জায়গার মধ্যে তো তার রুজুবির নুকসান ওয়াজিব হয়ে গেছে এহনা বিক্রি করার কারণে হাবিস লিল মুবি যেটা এটা এই জায়গার মধ্যে আর হইতেছে যেহেতু হাবিস লিল মুবি সুর সহজ দেখতেছে অতএব হ্যাঁ রুজুবির নুকসান করতে পারবো না এই কথা আমরা বলতে পারবো লিয়ানা রদ্দা উমতানিউন আসলান কাবলাহু পাস হরত করনা আসলান উসকে লিয়ে কিয়া থা মুতালিক ফলা ইয়াকুন বিবাই হাবিসান লিল মুবিন, তো বাইকের জরিয়া ও হাবিস লিল মুবিন নেই, যে জায়গায় হাবিস লিল মুবিন হবে ওই জায়গায় রুজু বিন নুকসান করতে পারবে না, আর যে জায়গায় হাবিস লিল মুবিন না হবে সেই জায়গায় রুজু বিন নুকসান করতে পারে, এই জায়গায় হাবিস লিল মুবিন হয় না। ওয়ান হাজা কুলনা কই এই কারণে এই যে হাবিস লিল মুবিন হইলে রুজু বিন নুকসান করতে পারে না, আর হাবিস লিল মুবিন না হইলে রুজু বিন নুকসান করতে পারে, এর থেকে আয়াতটা মাসলা বলি এক বেদায় একটা কাপড় কিনছে তার কুলার নাগালে কুলার একটা কাপড় কিনছে না একটা কাপড় নিজে কিনছে কিনে আইডা পাঞ্জাবি গানে নাগালি খোলা নেট করছে করে কাজ কাটতে সিলাই এভাবে আয়াত দিচ্ছে, আয়াত দেখার কারণে এখন এই জায়গার মধ্যে রুজু বিন নুকসান করতে পারবে, রুজু বিন নুকসান করতে পারবে। আবার এই বেড়াই একটা কাপড় দিচ্ছে কাটছে আয়ের দিচ্ছে দেখার পর এইটা তার বড় ছেলের জন্য পাঞ্জাবি গানের জন্য সেলাই করছে, সেলাই করার পর সে রুজুকে নুকসান করতে পারে কারণ এই জায়গার মধ্যে সে হারে সিল হবে না, এমন না এই এক সুরতের মধ্যে হারে সিল মুভি হয়েছে আর এক সুরতের মধ্যে হারে সিল মুভি হয় না। কয়েক যখন ছোট ছেলের জন্য কাপড় কাটার পরে ছোট ছেলের জন্য এটা নিয়োগ করছে, নিয়োগ করার সাথে সাথে এটার মালিক এটা ছোট ছেলের জন্য হেবা করা, আর হেবার জন্য শর্ত হলো হেবা তখনই সই হইব যখন নাক তা স্লিম হবে সপোর্ট কর, আর নাবালিক ছেলে বাপ হিসাবে সে অলি বাপ হিসাবে অভিভাবক নিয়োগ করার সাথে সাথে ছোট ছেলের জন্য অভিভাবক হিসাবে হেবা মা তাসলিম হয়ে গেছে অর্থাৎ বাপ হিসাবে কবজা হয়ে গেছে ছেলে পক্ষ, তাইলে এন হেবা মা তাসলিম হইয়া গেছে হওয়ার কারণে এইটা হাবিস লিল মুবিন এটা কি হয়ে গেছে হাবিস লিল মুবিন, যখন হাবিস লিল মুবিন হয়েছে রুজু বিন নুকসান করতে পারবে না, তারপর এই কারণে এই জায়গার মধ্যে মুভি আটকে গেছে। আর বড় ছেলে তা যেটা হেবার নিয়োগ করলো এটা হেবা মা তাসলিম হয় না কারণ যেহেতু বালেক বালেক ছেলের অভিভাবক বাপ এমনি অভিভাবক হইতে পারে কিন্তু বালেক ছেলে নিজেই তার সব সম্পদের মালিক সে নিজে থাকে, সুতরাং তাকে কোনো কিছু দিতে হইলে সেটা যতক্ষণ পর্যন্ত তার হাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে এটার মালিক হবে, আর যতক্ষণ পর্যন্ত মালিক না হয় ততক্ষণ পর্যন্ত হেবা সহি হয়, তাহলে ওই জায়গার মধ্যে গুইয়াকে এখন হেবাই সহি হয়েছে এখন দেওয়াই হয়নি, যখন দেওয়া হলো না তাহলে মুভি তার কাছেই রয়েছে, তাহলে হারিস নিয়ে মুভি হয়নি, যখন হারিস নিয়ে মুভি হয়নি তখন নজরি নুকসান করতে পারে। ওয়াইন হাল দা কুলনা আর ইসি সে হাম কাটতে আন্না মাইনিস তারা সাউবা ملکیت حصلت الاول پہلے صورت میں اور دوسرے صورت میں بعده بالتسليم اليه یعنی کپڑا کو جمع کو اس لڑکا کو بھی کے پاس سپرد کرنے کے بعد تاہلے جیتو ہے نے حابس نے مووی ہوئے نہیں کرنے رجوع بھی نقصان کرتے پڑتا আর ছোট জানাতে যেহেতু হাবিস ক্রিম মুভি হয়ে গেছে এই জন্য রুজু বিন নুকসান করতে ইচ্ছা করে আয়ের দর বানান অনিচ্ছাই এমন আবেশ যে তৃতীয় ব্যক্তির হক লাগে আর এইটারে সুদায় দেওয়ার কোন সুযোগ নেই।